واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছিলেন সে বিষয়টি কোরআনের দুই জায়গাতে একই বাক্যে পেশ করেছেন সূরা সাফ 61 নম্বর সূরা আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে ওয়া দীনিল হাক্কে সত্য দীন দিয়ে কেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি পৃথিবীতে প্রচলিত সকল দিনের উপরে তাকে বিজয়ী করার জন্য ওয়ালাউ কারিহাল মুশরিকুন যদিও মুশরিক এটা অপছন্দ করে ছোট্ট একটি বাক্যের মধ্যেই এটা ইতিহাস চলে আসছে রসুল এসেছেন পৃথিবীতে আল্লাহ দ্বীনকে বিজয়ী করার জন্য আর এটাকে অপছন্দ করে মুশরিকরা এখানেই বলে দেওয়া হচ্ছে এই দিনের পথ কুসমস্তীর্ণ নয় এই দিন এই পৃথিবীতে যত বেশি মানুষ গ্রহণ করবে তত বেশি শয়তান তাদের বাধা দিবে মুশরিকরাই শয়তানদের অর্থাৎ জিন রূপে শয়তান আর মানব রূপে শয়তান পার্থক্য করেছেন আল্লাহ সূরা নাসের মধ্যে মিনাল জিন্নাতি ওয়ান নাস তো মুশরিকরা হলো মানব রূপে শয়তান ইসলামের কাফেররা তো একবার ডাইরেক্ট শয়তান মুশরিকরা রূপধারী শয়তান আর মুনাফিকরা কপট শয়তান মানুষের মধ্যে চারটা ভাগ আছে আল্লাহর কালামকে শোনার সঙ্গে সঙ্গে একদল দৃঢ় বিশ্বাসী আর একদল শিথিল বিশ্বাসী দেখি কি হয় দেখি কি হয় আর একদল বাহ্যিকভাবে বিশ্বাস ঘোষণা করে ভিতরে অবিশ্বাস করে এরা হলো মুনাফিক আর একদল ডাইরেক্ট অবিশ্বাস করে যাও সব কিচ্ছু না এরা হলো কাফের দৃঢ় বিশ্বাসের নমুনা মেরাজ থেকে আল্লাহ রসুল এলেন সবাইকে বললেন যে আমি গিয়েছিলাম বাইতুল মুকাদ্দাস থেকে জান্নাত জাহান্নাম সব দেখে আবার বাইতুল মুকাদ্দাসে বোরাকে নেমে ওখান থেকে আবার এই মক্কায় ফিরে এসেছি ওই দেখে উজুর পানি এখন গড়াচ্ছে চোখের পলকের মধ্যে সব ঘুরে আসলাম মক্কার লোকেরা তাকে অবিশ্বাস করলো নিঃসন্দেহ অবিশ্বাস করারই কথা কারণ মক্কা থেকে আপনার কি বলে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যেতে গেলে উটের পিঠে লাগে দেড় মাস যাওয়া আসা লাগে তিন মাস আর উনি ঘুরে এলো কয়েক মিনিটের মধ্যে, এটা কি কেউ বিশ্বাস করে নাকি? কোন স্থূল দৃষ্টিতে এটা ঘটনা আদৌ বিশ্বাসযোগ্য নয়। সেই হিসেবে তারা যদি অবিশ্বাস ঘোষণা করে থাকে, অন্যায় কিছু করেনি। এইবারে লোকেরা গিয়ে যে আবু বকর শোনো তোমাদের পাগলটা কি বলতে শুনছো, তাহলে কি তুমি দেখ পাগল অনুসরণ করো, মজনুন মান পাগল না? এই পাগল বলছে কি এক রাতের মধ্যে মক্কা থেকে বাতুল মুকদ্দাস ঘুরে আল্লাহর সাথে গল্প স্বল্প করে ওর দুনিয়া সব দেখে জান্নাত জান্নাত দেখে বেড়িয়ে চলে আসছে, আমাদের রাতও লাগেনি কয়েক মিনিটের মধ্যে, এরকম পাগলে বিশ্বাস করে? এর জবাবটা শোনেন। আবু বকর বলছে আরে ও তো মক্কা থেকে বাতুল মুকদ্দাস দুনিয়া টু দুনিয়া, ও তো দুনিয়া থেকে আখরাতের পুরো ইতিহাস আমাদেরকে দৈনিক শোনায়, আখরাতের খবর আসমানি খবর শোনায়, তাই তো আমরা বিশ্বাস করি, এই তো দুনিয়ার খবর, এরকম বিশ্বাস করবো না কেন? এক কথা শেষ। এই কথা যখন আল্লাহ রাসূল সামনে বললো, বলা হলো, আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন আমতা সিদ্দিক, হ্যাঁ তুমি হলে আজ থেকে সিদ্দিক। এটা কিসের উদাহরণ? দৃঢ় বিশ্বাসের উদাহরণ। কোরআন হাদিস আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের দুই উৎস। এটা বলার পরে যে ব্যক্তি ডানে ভাবে করে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছে মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন মুমিন পুরুষ বা নারীর এই ইখতিয়ার নাই যে তার সামনে আল্লাহ বা তার রাসূলের কোন ফয়সালা এসে যাওয়ার পরে সে কোন মন্তব্য প্রকাশ করে। ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ বা তার রাসূলের কোন আমর বা নির্দেশ আসার পর তার কোন ইখতিয়ারই নেই কথা বলা সেখানে। ওমা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কোন বিধান আসার পরে সে অবাধ্যতা করে, ফাকাদ দাল্লা দালালা মুবিনা, সে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে নিক্ষিপ্ত হলো। খোলামেলা কথা, সুদ হারাম তো হারামই, ঘুরি ফিরে হালাল করার কোন খবর নাই, ঘুষ হারাম হারামি, ঘুরি ফিরে যাস করা যাবে না, মদ হারাম হারামি, ঘুরি ফিরে যাস করা যাবে না। ইসলামী মদ্যশালা নাকি, ইসলামী সুদের কারখানা, এসব চলবে না। ইসলাম অত্যন্ত সহজ সরল দিন, আর দিন ইউসর ওলা অসর, দিন খুব সহজ, মোটেই কঠিন নয়, কঠিন করেছে মৌলবীরে, ইসলাম কখনোই কঠিন নাই, খুবই ইজি, মানতে গেলে কষ্ট হয়। এটা করো না সেটা করো না, কেউ ছেলেবিলি বাবার কথা শোনে? কারণ বাপ খালি নিষেধ করে এটা করো না সেটা করো না, দেন ছোট বাচ্চা ছেলে করে নাকি, আগুন জ্বলতেছে ছেলে খেলা করবে ও আগুন ধরবে হার কেন হাত দেবে, মাও নিষেধ করে বাবা নিষেধ করে ছেলে চিল্লা ছেলে করে, তখন ওর দৃষ্টিতে বাপ মা এক নম্বর দুশ্মন, কিন্তু আমাকে আগুনে হাত দিতে দেয় না, ঠিক না? এই অবস্থাটা হলো মানুষের। আল্লাহ যেটা নিষেধ করে ওটাই ঠিক, আমি যেটা বলছি ওটা ঠিক নয়, আল্লাহর জ্ঞানের সঙ্গে আমার জ্ঞানের তুলনা, ওই পাহাড়ের গায়ে ছাগলের ঠুল মারার মতো অবস্থা, অসীম সমুদ্রের পানে এক ফোঁটা পানির যে তুলনা, সারা বিশ্বের সমস্ত জ্ঞানী মানুষের জ্ঞানগুলি একত্রিত করলে আল্লাহর জ্ঞানের সঙ্গে সেই তুলনা হবে, আল্লাহ রাসূল বুখারী শরীফে একটা পরিষ্কার ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছেন, অত এসব চলবে না। কিন্তু আল্লাহ কারিহাল মুশরিকুন, এটা মুশরিকরা পছন্দ করে না। দৃঢ় বিশ্বাসী বাদে বাকি যে তিনটা কথা বলা হলো, একটা কি বললাম শিথিল বিশ্বাসী, একটা হলো কপট বিশ্বাসী, একটা হলো অবিশ্বাসী, এই তিনটা গ্রুপের লোক তওবা করে না পর্যন্ত ওরা কশ্চিনগুলো জান্নাতে যাবে না। শিথিল বিশ্বাসীর জন্য জান্নাত নাই, কপট বিশ্বাসীর জন্য জান্নাত নাই। কপট বিশ্বাসী এবং অবিশ্বাসীকে আল্লাহ পাক একত্রে জান্নাতে জাহান্নামে রাখবেন, তার মধ্যে এই কপট বিশ্বাসীগুলিকে কাফেরদের চাইতে নিচে দিবেন। ইন্না মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, পবিত্র কোরআন ও সহিহ হাদিস আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের উৎস। কারো রায়ে কারো ভোটের কোনো মুখাপেক্ষী নয়, কতজন লোক সাপোর্ট দিল কি না দিল দেখার কোনো প্রয়োজন আমাদের নাই। আর এই কারণেই বলা হোক কারেহাল মুশরিকুন, মুশরিকরা এটা পছন্দ করে না, কারণ তারা স্বেচ্ছাচারিতামূলক কাজ করতে চায়, তারা নিজের জ্ঞানকেই সর্বোচ্চ স্থান দিয়ে থাকে। কিছুদিন আগেই আমরা সরকার বারবার দুই বছর ধরে একটা শাসনে ছিলাম, আপনাদের ভাষার তত্ত্বাবধায়ক সরকারের শাসন, তখন জেলখানে রেডিও কাল শুনতাম জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করুন, জ্ঞান ভিত্তিক সমাজ চাই, মানে বাবা কার জ্ঞান, শয়তানের জ্ঞান না আল্লাহর জ্ঞান? ওটা বলে না, নিজের জ্ঞান কশ্চিন কালেও চূড়ান্ত সত্যের নির্ধারক নয়। আল্লাহ পাক তার রসুলকে বলে দিচ্ছেন সুরা আল আনআম পড়ুন 114 এবং 15 এবং 16, পুনরায় আল্লাহ বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। মানে দেখে তো তোমার প্রভুর কালাম সত্য ও ন্যায় দ্বারা পূর্ণ, এই কালামের পরিবর্তনকারী কেউ নাই, তিনি সবকিছু শোনেন সবকিছু দেখেন। বলার পরেই আল্লাহ বলছেন ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদে ইউদুল্লুক আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা দান্ন ওয়া ইনহুম ইল্লা ইখরুসুন। এই মোহাম্মদ সাবধান, যদি তুমি একদম সেগায় ওয়াহেদ এক বছরের ক্রিয়া এখানে আল্লাহ পাক ব্যবহার করে ওয়াইন তোতে তুমি যদি আকসারা মান ফিল আরদে অধিকাংশ লোকের কথা শুনে কাজ করো ইউদুল্লুক আন সাবিলিল্লাহ ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। অধিকাংশের জোর বেশি, তুমি পারবে না ঠেকাতে, কারণ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে ওয়া ইনহুম ইল্লা ইখরুসুন ওরা অনুমান ভিত্তিক কথা বলে ঝোঁকে পড়ে কাজ করে, ঠিক না কথা? এই বাংলাদেশ লোক আর বেশি ঝোকালা, রসের মূল্য বোঝেন আপনারা, শীতকাল তো চলেই গেল, ওই যে খেজুরের রস যখন জাল দেয় বা আখের রস কুসুর রস আপনাদের ভাষায় বলি, যখন গুড় বানায় তো উপরে উঠে আসে না, আমরা মনে করি বোধ হয় এক জেলো এক হাড়ি গুড় হবে, যখন আগুনটা টেনে নেন ধপ করে নিচে নেমে যায় ওই তলাগি হাতে দু কেজি গুড়, আসলে ঠিক না? তো বাঙালির জাতটা হলো ওই ঝোকালা, জোশ দিলে একেবারে জেলো ঝাঁপেই পড়ে যায়, কিন্তু ঠান্ডাকার ঠান্ডাকার লোক পাওয়া যায় না, আর যে আগুনটা টানতে যায় আর ধপ করে নেমে যায়। আল্লাহর কালাম এরকম না, চিরকাল সত্য, আজও সত্য, কালও সত্য, পরশুও সত্য, আল্লাহ কোন অতীত বর্তমান ভবিষ্যৎ কাল নাই, আল্লাহ ত্রিকাল এর ঊর্ধ্বে। তিনি জানেন এইটা করলে মানুষের অকল্যাণ হবে, মানুষ যদি সেটা মেনে নেয় সে মুমিন, যদি অস্বীকার করে সে কাফের, শিথিল বিশ্বাসী আর কপট বিশ্বাসী দাঁড়িয়ে থাকবে না কেন, তারা ক্ষতিগ্রস্ত হবে। ওমান ইয়াবতাগি গায়র আল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্যত্র কোনো দিন তালাশ করবে তা কবুল করা হবে না, এবং সে পরিণামে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, পরিষ্কারভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন। এখন প্রশ্ন হলো কিছু মানুষ নগদ পেতে চায়, সব কিছু এগুনি চায়, এই সমস্যার কারণে আমাদের অধিকাংশ ভাইয়ের পথভ্রষ্টতা এসে যায়, আমরা ভ্রান্তিতে পড়ে যাই। কোন তরিকায় মানুষকে আপনি দাওয়াত দিবেন, কোন তরিকায় আল্লাহ এই সত্য প্রতিষ্ঠা করবেন, রসুলগণ তার বাস্তব নমুনা। আদম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর নবী রসুল সকলের একই নিয়ম ছিল, একই তরিকা ছিল। আল্লাহর ভাষায় বলি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইসতানিবুত তাগুত, সকল নবীর একটাই দাওয়াত ছিল। আল্লাহ বলছেন আমরা পাঠিয়েছি প্রত্যেক মানব গোষ্ঠীর কাছে রসুল একটি দাওয়াত দিয়ে, তোমরা এক আল্লাহর রাসত্ব করো এবং তাগুত থেকে বিরত হও। এই দাওয়াত সবার ছিল, একই দাওয়াত, দাওয়াতে কোনো পরিবর্তন নাই। আলা লিল্লাহ দ্বীনুল খালিস, সবার আনুগত্য সিরেফ আল্লাহর জন্যই হতে হবে, ডানে বা চলবে না। মানুষকে আল্লাহ বলে দিয়েছেন তোমরা এক জায়গায় রাখো তোমার মস্তকটা, উন্নত মস্তক এক জায়গাতে অবনত হবে, অন্য কোথাও নয়, সত্য একখান থেকে আসে অন্য খাতে আসে না, ডাইনে বেয়ে ঘুরবে না, তোমার টার্গেট কিন্তু এখানে, তুমি এক আল্লাহ সৃষ্টি, আল্লাহ কাছে তোমাকে ফিরে আসতে হবে। আত্তাকুয়ামান তুরজাউনা ফি আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কোরআনের সর্বশেষ আয়াত এটাই, বিশ্ববাসীর জন্য আল্লাহ পরিদের সর্বশেষ আহ্বান, আত্তাকু ইয়ামান, হে মানুষ ভয় করো সেই দিনকে, তুরজাউনা ফিহি আল্লাহ, যেদিন তোমরা সবাই ফিরে আসবে আল্লাহর কাছে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, অথবা প্রত্যেকটা মানুষ পাবে যা সে কামাই করেছে দুনিয়াতে, তা কৃতকর্মের ফল সেদিন সে পাবে। ওহম লা ইউজলামুন, তার প্রতি সামান্যতম কোনো অত্যাচার করা হবে না। এইটাই নাজিল হওয়ার পরে কোরআনে আর কোন আয়াত নাজিল হয় নাই, অর্থাৎ এটাই হলো আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য সর্বশেষ তার বার্তা। যেখান থেকে এসেছে সেখানে যেতে হবে, এই মাঝখানে এই দুনিয়ার মুসাফির খানায় আমার আনুগত্য সেখানে থাকবে, ডানিবা যাবে না। যদি একবার ডানে বা চলে যায় শয়তান আমাকে গ্রেফতার করবেই, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন আফার আয়তা মানে তাখাযা ইলাহাহু হাওয়াও আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসাবে গণ্য করেছে, তুমি কি তার জিম্মাদার হবে? অর্থাৎ প্রবৃত্তি পূজা করা মানেই হলো শয়তান পূজা করা, নিজের জ্ঞান মোতাবেক সব কাজ করা মানেই হচ্ছে শয়তানের কাজ করা। হ্যাঁ, আপনার জ্ঞানের একটা বিষয় আসলো, আপনি মিলান করেন হাদিসের সঙ্গে, যদি মিলে যায় করেন, সমস্যা নেই, যদি না মেলে জ্ঞানটাকে বাতিল করে ওইটাকে অগ্রাধিকার দিতে হবে। যে ইসলামী দলগুলো নিজের জ্ঞানকে উপরে রাখে, কোরআন হাদিসকে নিচে রাখে, ডাইরেক্ট কিন্তু নিচে রাখা তো বলে না, ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যা করে নিজেকে উপরে রাখার চেষ্টা করে, এরা হলো যুক্তিবাদী মুসলমান, তারা তাদের জ্ঞানকে উপরে রেখেছে। আর যে মুসলমান নিজের জ্ঞানকে নিচে রাখে, কোরআন হাদিসকে উপরে রাখে, সে হলো খাঁটি মুসলমান, তাদেরকে বলে আহলুল হাদিস, হাদিসের অনুসারী, কোরআন হাদিসের অনুসারী, কোনো ঘুর পেশ নাই, কোরআন হাদিস পেয়েছেন চুপচাপ থাকেন, আপনার গ্রেফতার আসেন তো আমি কি করবো? আপনি কোরআন দিয়ে প্রমাণ করছেন আল্লাহ আল্লাহ মিলাদ পড়ছে, রসুল মিলাদ পড়ছে, খলিফার মিলাদ পড়ছে, গুচ্ছ ধরি মিলাদ পড়ছে, ফেরেশতার মিলাদ পড়ছে, আমার পড়া ফরজ, আপনি সারাদিন চিল্লাচিল্লি করলে কে মানবে নাকি? আমার ছেলে আহমদ আব্দুল্লাহ সাকিব জন্ম হলো 1984 সালে, আপনি যদি বলেন ও হয়েছে আপনার জন্মে বহু বছর আগে হবে, আমার আগে ছেলে জন্ম হবে, আরে বেটা মিলাদ হলেই তো 600 বছর পরে, আপনি কি করে কোরআন দিয়ে প্রমাণ করবে? কোরআন তো 600 বছর আগে শেষ। এরাই হলো দেশের বড় মুফতি, তাদের ডিগ্রি দেখলে আপনার ভয় পেয়ে যাবেন, ওরে সুবহানাল্লাহ, মাথা টুপি কতটা উঁচা গো, মিছিল জশনে জুলুস চলছে, এরাই হলো সরকারের সবচাইতে বড় আপনজন। এমনি তোর আমাদের মধ্যেও আছে, সবাই কিন্তু এমনি করে করে নিজের ভিতরের পাপটাকে ওপরে জাহির করে না, সব কোরআন হাদিস সাইনবোর্ডটা দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আপনার সঙ্গে সম্পত্তির গোলমাল লেগেছে, মসজিদ পৃথক, মসজিদ পৃথকের জন্য আলাদা যুক্তি দেবে, কখনোই বলবে না যে আপনার সঙ্গে রাগারাগি আছে, এটা কখনোই বলবে না। মসজিদ পৃথক হচ্ছে, ঈদগাহ পৃথক হচ্ছে, কবরস্থান পৃথক হচ্ছে, ইমাম পৃথক হয়ে যাচ্ছে, কারণ আপনাকে পছন্দ করি না, ওটা কিন্তু মুখ দিয়ে বলবে না, ইমামের ওই দোষ ওর ওই দোষ সেই দোষ করে আবার কাটিয়ে দেবে। মুসলমানদের মধ্যে এই বিভক্তির মৌলিক কারণ কিন্তু এখানে, আপনি আনুগত্যটা কোথায়? কোরআন হাদিসের সিদ্ধান্ত আসার পরে আপনি কথা বলেন কেন? কিন্তু আপনি বলছেন, যুক্তি দিয়ে দিয়ে কাটিয়ে যাচ্ছেন, ফলে হকপন্থী হই আর বাতিলপন্থী হই, শয়তান কিন্তু সবার পেছনে আছে, আলেমদের থেকে শয়তান দূরে নাই, কারণ শয়তান সবচেয়ে বেশি কাজ করে আলেমদের পেছনে, কারণ আলেমরা যেদিকে যায় মানুষ সেদিকে যায়, আর সমাজ নেতাদের পিছনে, সমাজ নেতা যেদিকে যায় মানুষ সেদিকে যায়, এই দুই শ্রেণীর লোকের পিছনে ইবলিসের খাটনি খুব বেশি, অন্যদের অত খাটনি নাই, কেন ওরা বাজারে যায় কফি খাত বানায়, কফি তুলে নিয়ে বাজারে নজর বিক্রি করে, ওরা খেয়ে দিয়ে ঘুম পড়ে যা পড়ে গিয়ে একটু সময় পেলে টিভি দেখে কাজ শেষ। যত সমস্যা হলে এই সমস্ত নেতাদের জন্য, নেতাদের মাথা যে কোনো মধ্যে ঘুরানো যায়, এক নেতা পাঁচটা লোক হলে তো আসে, পাঁচজনকে ঘুরানো গেল, অতএব সাবধান। চটকদার বক্তব্য শুনে নিজেকে শেষ করবেন না, আল্লাহ রসুল সত্য কথা বলে গেছেন, মিথ্যার সঙ্গে আপোষ করেন নাই। আর তো প্রশ্ন হবে যে জাহেলি সমাজে বসবাস করছি, জাহেলিয়াদের সঙ্গে আপোষ না করে কি করে চলবো? এটা একেবারে বার্নিং প্রবলেম আমাদের সবার জন্য, এই প্রশ্ন আজকে নতুন নয়, প্রত্যেক নবী জাহেলি সমাজে জন্মগ্রহণ করেছেন, জাহেলি সমাজেই দিনের প্রচার করেছেন, জাহেলি সমাজের লোকেরা তাদের দিন কবুল করেছেন, অনেকে করেনি। আপনি দিন প্রচার করবেন নির্ভেজাল দিন, জাহেলের সঙ্গে আপোষ করার জন্য দিনকে বিকৃত করবেন না, দিনকে উল্টাপাল্টা ব্যাখ্যা দিবেন না, দিন প্রচার করবেন, আল্লাহ পাক যা কবুল করবে তিনি গ্রহণ করবেন, আর যাকে আল্লাহ কবুল করবে না তিনি গ্রহণ করবেন না। হ্যাঁ, এজন্য আপনার উপরে গালিগালাজ আসতে পারে, গালিগালাজ সহ্য করতে হবে, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়া হাজিরহুম হাজরান জামিলা। আল্লাহ পাক তার রাসূলকে উপদেশ দিচ্ছেন, ওরা যা বলে তুমি শোনো চুপচাপ, সুন্দরভাবে এড়িয়ে যাও। অন্য হাতে হাতে যখন তোমার কোরআন হাদিস নিয়ে টিটকারি করবে, ঠাট্টা মিস করবে, তোমাকে নিয়ে আজেবাজে কথা বলবে, তখন তুমি ওদেরকে এড়িয়ে যাও। যতক্ষণ না ওরা অন্যদিকে কথা না বলে। এই সমাজে চলাফেরা করার জন্য আপনার দুটো পথ খোলা আছে বর্তমানে। একদল লোক বলছে আপনার ব্যালটে আসছেন না কেন, তাহলে ভোট নিয়ে আপনারা মার্শাল্লাহ পাওয়ারে চলে যাবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, আমরা একটু খুশি হব, দিন দ্রুত কায়েম হবে। এ লাইন আমাদের নয়, এই জন্য নয় যে এ লাইনে যখনই আমি যাচ্ছি তখন আমি আমার দিনকে, আমার কোরআন হাদিসকে ওই অধিকাংশ রায়ের কাছে আমি মুখাপেক্ষি করে দিচ্ছি। অধিকাংশ এমপি সাহেব যদি বলেন সুদ হালাল, তাহলে সুদ হালাল হবে। এই সংসার চলার শুরুতেই একজন এমপি বাহাদুর সরকারি দলে তিনি বলেছেন নামাজ ফরজ করা হোক। কি সুন্দর কথা বলছে না, খুশি হয়নি আমরা? যেন ফরজটা এখন উনি করবে, আল্লাহ কিছু করেনি। মন্ত্রী বাহাদুর জবাব দেন ধর্মমন্ত্রী, হ্যাঁ এটা খুবই ভালো কথা বলেছেন, আমরা মুসলমান এদেশে বসবাস করি শতকরা 85%, আমরা তাদেরকেও যার যার এবাদত করার জন্য উৎসাহিত করি, অন্য ধর্মের মানুষকেও যার যার এবাদত করার জন্য উৎসাহিত করি। অর্থাৎ ওনার দৃষ্টিতে সব ধর্ম সমান, আর আল্লাহর কাছে ইন্না দ্বীন ইনদাল্লাহি ইসলাম, একটাই ধর্ম ছিল আল্লাহর কাছে কবুল, আর কোন ধর্মই নেই। সবগুলো মানুষের তৈরি মন গড়া কি ধর্ম নাকি সবগুলো? এক যুগে ধর্ম ছিল বিধবা নারী বিয়ে হয়েছে, কদিন পরে স্বামী চলে গেছে, তরুণী বিধবা, তাকে জোর করে হাত পা বেঁধে স্বামীর জ্বলন্ত চিতার মধ্যে ছুড়ে ফেলে দিয়েছে, বাপ হয়ে মা হয়ে শ্বশুর শাশুড়ি সবাই দেখে উলুধ্বনি দেয়, ওই আমার মেয়েটি স্বর্গে চলে গেল। এটাও ছিল একসময় ধর্ম। যখন মিশর জয় হয়ে গেল, মিশরের নীলতে পানি নাই, কি হবে সেখানে? প্রতি বছর একটা সুন্দরী মেয়েকে সেখানে হত্যা করে ফেলে দিতে হয় নদীর খোরাকের জন্য, নদীর দেবীকে খাওয়ানোর জন্য। আমার উনাস গভর্নর বলে দিন এসব চলবে না, মানুষ হত্যা করে নদীকে খুশি করতে, নদী কি তোমার দেবতা নাকি? নদীর কোন ক্ষমতা আছে? লাভ হলেই সেবার আর নদীতে পানি নেই, শুকিয়ে গেছে, ফসল হয় না, কিছুই হয় না। বলে এ সালে মুসলমান দেশে অপয়া জাতি, এরা এসে আমাদের সব রুজি নষ্ট হয়ে গেছে। চিন্তা করেন, আসলে কি তাই? মানুষের ধারণার উপরে নির্ভর করে এগুলো শেরিকগুলো হয়। কথায় বলে যে কাকও বসলো তালও পড়লো, কাকের কেরামতি বাড়লো, হয়েছে আল্লাহর হুকুমে ওরা ধরে নিল এই শেরিক করে নেই বলে এটা হচ্ছে। এই কারণেই মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল খালিদ ওয়ালিদকে বললেন যাও যাও অমুক অমুক মূর্তিগুলো সব ভেঙে দিয়ে আসো। হবল মূর্তি ভেঙে আসার পরে আল্লাহ রসুল বলছেন এই খালেদ মূর্তি তো ভাঙলে তো কিছু পাইলে তো? না তো ভেঙে দেখলাম, আবার যাও। আবার গেল, ঠিকই একটা কালো মূর্তি, একেবারে উলঙ্গ, মাথায় এক গাদাখানে চুল, নগ্ন মহিলা মূর্তি বেরিয়ে আসছে ওই কি বলে ওটা মন্দির থেকে। খালেদ বিন ওয়ালিদ এক কোপে দুই ভাগ করে ফেলেছে ওকে, মাথার থেকে বা এক কোপে, দারুণ শক্তিশালী মানুষ। এসে বলছে এই খালেদ কিছু পাইছো? হ্যাঁ পেয়েছি, মানে কি একেবারে এক কোপে দুই টুকরা করে দিয়েছে। এই শয়তান গেল, আর আরব জগতে আর কোন শিরিক হবে না। ওবাই বিন কাব বলছে লিকুল্লে সানামেন জিন্নিয়াতুন, প্রত্যেক মূর্তির পিছনে একটা করে নারী জিন থাকে, এই শয়তানটা প্রলুব্ধ করে তাদের মুরিদানদেরকে, সব ওখানে নিয়ে চলে যায়। হলো যত কবর বুজারি সব কবরে একটা করে বেদের জিন বসে আছে, এই ভক্ত মুরিদান গুলিকে ওখানে টানার জন্য। ঠিক অন্য যত বড় নেতা নেত্রী আল্লাহ ভালো জানে, মানুষকে আল্লাহর দিন বাদ দিয়ে মানুষের দিন মানার জন্য যাতে মানুষ প্রলুব্ধ হয়, নানা রকম চাকচিক্য সর্বস্ব কথা দিয়ে তাদেরকে ভিড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহুনা বাযুম ইলা বাযিন যুখরুফাল ক্বাওলি গুরুরা, সূরা আল আনআম 114 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি প্রত্যেক নবীর পিছনে শয়তান লাগিয়ে দিয়েছি, মানুষের মধ্যে এবং জিনের মধ্যে, তারা একে অপরকে চাকচিক্যপূর্ণ সুন্দর সুন্দর কথা বলে এবং তাদেরকে ধোকা দেয়। নবীদের পিছনে যখন ধোকা শয়তানে দিয়েছে, তা আমাদের পিছনে দেবে না? আল্লাহ রসুল একদিন বললেন দেখো প্রত্যেকটা মানুষের পিছনে শয়তানের কাজ করে। তো সাহাবীগণ বলছে হে রসুল আল্লাহ আপনার পিছনে কি শয়তান আছে নাকি? বলে আমার পিছনে শয়তান আছে, তবে শয়তানটা মুসলমান হয়ে গেছে, ও আমার ডিস্টার্ব করে না, আমার সাথে পারে না, আমাকে ঠিক আমাকে অনুগত হয়ে আছে। তো তোমাদের তো তা হবে না, সাবধান দেখো। তো শয়তান কিন্তু প্রত্যেক বিষয়ে আছে, শয়তানের খেয়াল যখনই আসছে আপনার দায়িত্ব হলো হাদিস সঙ্গে মিলানো, আপনাকে পরিষ্কার ভাবে মানুষকে বুঝাতে হবে যে মানুষ আগে যদি না বুঝে আপনি ব্যালট দিয়ে করবেনটা কি। যুগে যুগে অধিকাংশ লোকই হলো হাদিস কোরআনের বিরোধী, অধিকাংশ লোকই বেদাতি, মুসলমান হলে কি হবে, অধিকাংশ লোকই হয় শিথিল বিশ্বাসী নয় কপট বিশ্বাসী। এদের এই ব্যালট দিয়ে আপনি এদেশে দিন কায়েম করবেন, এই পাগলামি করে তো নবীরাই করতেন। আপনার দায়িত্ব হলো মানুষের কাছে হক পৌঁছে দেওয়া, আর ওটার মালিক হলো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ, তুমি বলে দাও আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ, তিনি যাকে খুশি তার হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে থাকেন। ও তানজিল মুলকা মিম্মান তাশাউ, যার কাছ থেকে খুশি তিনি রাজ্য ছিনিয়ে নেন। এগুলো আমাদের দেশে আমরা হর হামেশা দেখতে পাচ্ছি। কোথার থেকে আসলো জিয়াউর রহমান জীবনে সেখানে রাজনীতির নামে নাই, কোথেকে আসলো এর সাথে জীবনে তার রাজনীতির কোনো খবরই নাই, আর সর্বশেষে তো আমাদের ঘাড়ে করতে নাজিল হলো ফখরুদ্দিন, আল্লাহ ভালো জানে ও ছিল কোথায়। মোরকে ওকে ওকে গর্ত তো বেরোয় না, আসলে নাজিল কেউ খবর রাখে না, জীবনের নামও কেউ শোনেনি। তা আল্লাহ যে কখন কাকে এই রাষ্ট্র ক্ষমতা দিবেন এর দায়িত্ব সেখানে ছেড়ে দেন, কিন্তু আপনাকে সবসময় হক কথা বলে যেতে হবে। সাহাবা কেরাম বলছেন হে আল্লাহ রসুল এই কি করবো আমরা এখন, তো তিনি বলে গেলেন দেখো বলে যাচ্ছে তোমাদের সামনে আমার পরে অনেক শাসক আসবে, তারিফুনা ওয়া তুনকিরুনা, তাদের অনেককে তোমরা পছন্দ করবে অনেককে তোমরা অপছন্দ করবে। ফামান কারিহা ফাকাত বারিহা, যে ব্যক্তি তাদেরকে অপছন্দ করবে সে জাহান্নাম থেকে বেঁচে গেলে, ওমান আনকারা ফাকাত নাজা, আর যে ব্যক্তি ওদেরকে ইনকার করলো প্রতিবাদ করলো সে জান্নাত থেকে নাজাত পেয়ে গেল। ইল্লা মান রাদিয়া ওয়া তাবা, যে ব্যক্তি ওই সমস্ত ইসলাম বিরোধী আইনের উপরে খুশি হয়ে গেল, রাজিয়া মান কি রাজি হয়ে গেল, খুশি হয়ে গেল, ওয়া তাবা তার অনুসরণ করলো। শুনুন সাহাবাকে বলে উঠলো আফালা নুকাতিলুহুম, আমরা কি ওদেরকে হত্যা করবো না যুদ্ধ করবো না, আফালা নুনাবিজুহুম, আমরা কি ওদেরকে সিংহাসন থেকে ছুড়ে ফেলে দেবো না। আল্লাহ রাসূল বলে লা লা এটা করো না, এটা করো না, মা সাল্লাহ যতক্ষণ ওরা সালাত আদায় করে রাহ মুসলিম। আমাদেরকে বহু গালি দেওয়া হচ্ছে, অসংখ্য গালি, ইন্টারনেট খুলে দেখুন না কত গালি যে খাচ্ছে দৈনিক, আল্লাহ ভালো জানে। একটা সাম্প্রতিক গালি হচ্ছে এই যে আপনাদের আকিদা ভালো, আপনাদের আমল ভালো, সৈয়দ আমল করেন সবই ঠিক আছে, আপনার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেন না কেন। আরে বাপরে কি জোশের বক্তৃতা, গরম গরম একেবারে। এর জন্য আমরা বলে দিচ্ছি এই হাদিস মানেই বলেই আমরা যুদ্ধ করি না, কারণ আমাদের সরকার নিজের সালাত আদায় করেন, আমাদের সালাতে বাধা দেন না, আমরা কারো অন্তর ফেরি দেখার দায়িত্বশীল নই। যদি সরকার তার দায়িত্ব পালন না করে অবশ্যই তার জান্নাত জাহান্নাম আছে, তাকে আল্লাহর গজব থেকে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর নাম নিয়ে ভোট নিয়ে যদি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে আল্লাহ তাকে ছাড়বে মনে করেন নাকি, ইউ কালেও ছাড়বে না পরে কালেও ছাড়বে না, ইউ কালে তাকে অবশ্যই পস্তাইতে হবে। আমাদেরকে তারা জঙ্গি মানে জেলে ঢুকিয়েছিল, তারাই পস্তিয়েছে না আমরা পস্তিয়েছি, আপনারা নিজেরা ভালো করে চিন্তা ভাবনা করবেন। কশ্চিন কালো এদের আমরা কিচ্ছু মনে করি না, আল্লাহর পরীক্ষা বিষয়ে আমরা গ্রহণ করিনি, হাসতে হাসতে জেলে গেছি, হাসতে হাসতে বেরিয়ে আসছি, আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবো, কোনো তক্কা আমরা এগুলো করি না। জেলে কেন ফাঁসি ঝুলিয়ে দেয়, হাসতে হাসতে ফাঁসি দড়ি পড়বে, এই জন্য সারাটা জীবন কোরআন এবং সৈয়দের পক্ষে কথা বলেছি, এর বিপক্ষে ঘূর্ণাক্ষ আমরা কথা বলি নাই। এটাই আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা, এই সান্ত্বনা নিয়েই আমরা বেঁচে আছি, এই সান্ত্বনা নিয়েই আমরা মরবো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ আমার সালাত আমার কুরবানি সকল সিরফ আল্লাহর জন্য নিবেদিত। এই যাদের বক্তব্য হয়, এই যাদের আমল আচরণ হয়, তারা কিসের ভয় পায়? আল্লাহর দেওয়া যাবতীয় বিপদগুলো আমরা পরীক্ষা হিসেবে গ্রহণ করে নিয়েছি। এটাই হলো ইমানদারের সবচেয়ে বড় কাজ, আমাদের একটাই দায়িত্ব হলো লেউজ হেরাহু আল্লাহ দিন কুল্লি, সকল দিনের উপরে আল্লাহ রেখে যাওয়া এই দিন কোরআন এবং হাদিসকে বিজয়ী করা। আমি কশ্চিন কালো প্রচলিত রাজনৈতিক প্রথাকে কোরআন হাদিসের উপরে স্থান দিতে পারি না মুসলমান হিসেবে, প্রচলিত অর্থনৈতিক সুযোগ প্রথাকে কশ্চিন কালেও আমি কোরআন হাদিসের উপরে স্থান দিতে পারি না। আপনি আমাকে ফাঁসি দেন না জেলে দেন যা করেন কি, আমি দেব না কশ্চিন কালো, আমি একা থাকলে বিরোধিত করে যাব। আপনি সুদ খাচ্ছেন সারা দেশটাকে, সুদে অর্থন চালু করে রাখছেন সব ব্যাংকগুলোতে, কে আপনাকে অনুমতি দিল? যে ব্যক্তি হালালকে হারাম করে সে পরিষ্কার ভাবে কাফের বলা হয়েছে হাদিসে, আপনার হারামকে হালাল করেছেন। এই দায় দায়িত্ব আপনার আমার নয়, কেমন আপনাকেও দাঁড়াতে হবে আমাকেও দাঁড়াতে হবে। দেখা যাবে সেদিন কোন জনশক্তি, কোন জনবল, কোন র্যাব, কোন পুলিশ আপনাকে ঠেকায় আল্লাহর সামনে। মুসলমান সবাই অতএব হিসাব সবাইকে দিতে হবে, যিনি যে দায়িত্বে আছেন তাকে সেখানে করেন হাজির মানতে হবে। আপনি আসেন রাজনীতিতে, করেন হাজির ভিত্তিক রাজনীতি করুন, দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা নিয়ে আসুন, দলীয় নির্বাচন প্রথা ছেড়ে প্রতারণামূলক প্রথা, ভয় আর টাকা পয়সার লোভ আর বিভিন্ন রকম ধোকাবাজি আশ্বাস দিয়েই জনগণের ভোট নেওয়া হয়, এগুলো সেরকম একটা প্রতারণা। ঠিক অন্যকে যারা বুলেটের রাজনীতি করে ওরা আর এক ধোকাবাজ, এরা হাদিসকে তাদের সেফ গার্ড হিসেবে ব্যবহার করেছে। আল্লাহর রাসূল একদিন বলছেন, দেখেন ইবনে মাজাহ থেকে হাদিস আসছে, উমরতু আন উকাতিলা নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়ুকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ। আমি আদিষ্ট হয়েছি মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য যতক্ষণ সে না বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সে সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে, এবং আমি কোনো মানুষকে হত্যা করব না ইল্লা বি হাক্কিল ইসলাম, আল্লাহর হক ব্যতীত। যদি কেউ কলমা পড়ে তাহলে আল্লাহ ইসলামের হক ব্যতীত তাকে হত্যা করা যাবে না, ও আমরুম ইল্লাল্লাহ, আর ওই ব্যক্তির বিচারটা আল্লাহর পর রইল, কারণ যদি কলমা পড়েছে আমার কিছু করার নেই। এই হাদিস অপব্যাখ্যা করে ওকাতেলা অর্থ যুদ্ধ করা, যুদ্ধ একা হয় না, আর হত্যা করলে হত্যা করাটা একা হয়। আকতলা মানে আমি হত্যা করেছি, আর ওকাতেলা মানে আমি যুদ্ধ করা করব। যুদ্ধ করতে গেলে উভয় পক্ষ লাগে, অর্থাৎ আমাকে যে ব্যক্তি মারতে আসবে তার বিরুদ্ধে যুদ্ধ করাটা আমার হক আছে, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে। কিন্তু নিরীহ নিরপরাধ অমুসলিম কোন ভাই যদি আপনার সামনে থাকে আপনি তাকে হত্যা করবেন নাকি? তার কোনো অপরাধ নেই। যে আপনাকে মারতে আসবে আপনি না তাকে মারবেন, যে মারতে আসে না তার হাতে অস্ত্র নিরস্ত্র একটা মানুষ হতে পারে সে অমুসলিম, আপনি তাকে হত্যা করবেন কেন? এই হাদিস দিয়ে আজকে আমাদেরকে বাধ্য করা হচ্ছে কেন আমরা যুদ্ধ করেন না। হাদিসের অর্থ ভুল, ব্যাখ্যা ভুল, সবই ভুল। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন, যে কি করলেন, অমুসলিম ইহুদি সবচেয়ে ক্রিমিনাল পৃথিবীতে মাকজুব যাদেরকে বলা হয় তাদের সঙ্গে সন্ধি করলেন, হত্যা করেননি। বাড়ির চাকর রাখলেন অমুসলিম ইহুদি ছেলে, মৃত্যুর সময় তার বর্মটা বন্ধক ছিল অমুসলিম ইহুদির কাছে, 75 সা গমের বিনিময়ে তার বর্মটা ইহুদির কাছে বন্ধক ছিল। তাহলে এটাতে কি বোঝা যায়? ওনার তো উচিত ছিল তার সব কল্লাকাটি দেওয়া। যদি অমুসলিম সবাইকে হত্যাই করবেন, ইসলাম কায়েমটা করবেন কোথায় আপনি? বাংলাদেশ সরকার যদি অমুসলিম হয় আপনার দৃষ্টিতে, যদি কপট বিশ্বাস, যদি মুনাফিক হয় সব দিক কেটেই ফেলে দেবেন। আমাদের বাংলাদেশ অধিকাংশ তো কপট বিশ্বাসী, অবিশ্বাসী, সবকে নির্বিচারে তো কোথায় ইসলাম কায়েম করবো? এমনকি দেখা যায় অনেকে নিজের বাড়ির বউও পর্যন্ত ইসলাম মানে না, নিজের মেয়েও ইসলাম মানে, সব জবাবি দেবো নাকি? এই ধরনের কপট ব্যাখ্যা দিয়ে দিন করলে হবে না। ইসলাম শান্তির ধর্ম, আমার রসুল শান্তির দূত, আমরা তোমাকে পাঠিয়েছি বিশ্ব চরাচর রহমত হিসাবে। রহমত অর্থ কি যুদ্ধ নাকি? পাগলে বুঝে এগুলা, তার আচরণে তার ব্যবহারে মুগ্ধ হয়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, তার অস্ত্র ভয়ে কেউ মুসলমান হয় নাই। হাদিসে এসছে এমন কোন বস্তি ঘরও থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। সেদিন আসতেছে আমেরিকা, ইংল্যান্ড, সারা বিশ্বব্যাপী ইসলামের যে জয় জয়কার চলছে, অমুসলিম বিশ্ব ভীত চমকিত হয়ে গেছে, তাই এখন দেখছে কিভাবে ইসলামকে ঠেকানো যায়। ইনশাল্লাহ ইসলামের আদর্শিক বিজয়কে ঠেকানোর ক্ষমতা কোনো মানুষের নাই, এগিয়ে যাবেই যদি শান্তির আবেগ নিয়ে, আবেদন নিয়ে আপনার মানুষকে যেতে পারেন। আর শান্তির জন্য অবশ্যই মানুষের কাছে কোরআন হাদিসের দাওয়াতটা আগে দিতে হবে। কোরআন বলছে এটা সত্য, আপনি বলছেন এটা মিথ্যা, ঠিক আছে আপনি আপনার জায়গায় থাকেন, আপনাকে জোর করব না, কিন্তু আমার সত্যটা আমাকে প্রকাশ করতে দিন। জেলখানায় গেলেও সত্য প্রকাশ করব, মৃত্যুর আগ পর্যন্ত সত্য প্রকাশ করব। এই সত্যের আঘাতে আপনার মিথ্যার বুকটা ভেঙে চূর্ণ হয়ে যাবে একদিন আমার মৃত্যুর পরে, আপনিও সত্য কবুল করবেন। সত্যের একটা তেজ আছে, এই তেজের সামনে কেউ টিকতে পারেনি কশ্চিন কালে। এই জন্য দেখা যায় যুদ্ধের ময়দানে মুসলমানদের সামনে কিভাবে তারা পরাজিত হয়েছে, চিরদিন এটাই হয়েছে, এটাই স্বাভাবিক। ইমানি দীপ্তির সামনে অন্ধকারের আলো যতই গাঢ় হোক না কেন, আর ইমানি আলোর সামনে কিছুই টিকতে পারে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সেই আলোক স্তম্ভ, এই দুই আলোক স্তম্ভের সামনে কিছুই টিকবে না। কোরআনের একটা আয়াত পড়লেন, ব্যাখ্যা আসেন হাদিস থেকে নেন, সব ঝামেলা শেষ। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই আলোক বিধান যারা সমাজে প্রতিষ্ঠা করতে চায় তাদের দায়িত্বই হবে মানুষের কাছে হকের দাওয়াতটা তুলে ধরা এবং নিজের আমল আচরণ দিয়ে ওটাকে পেশ করা। কোন রকম চরমপন্থা যদি গ্রহণ করেন আপনি ইসলামের ক্ষতি করলেন। আর এই মুসলমানদেরকে চরমপন্থী জঙ্গি বানানোই হলে আজকে ইহুদি নাসারা বিশ্বের সবচেয়ে বড় টার্গেট। অতএব আলেমরা বিশেষ করে যারা দাওয়াত দেন, ওয়াজ করেন, জালসা করেন, তারা সাবধান থাকবেন। টুপি দাঁড়াই কিন্তু টার্গেট, সব ক্ষেত্রেই আপনার এই টার্গেট, খেয়াল করে দেখবেন। অন্যরা তাদের তন্ত্র মন্ত্রের নামে দৈনিক মানুষ খুন করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লালে লাল হয়ে যাচ্ছে তাদের নিজস্ব বানোয়াট তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু ইসলামের নামে যদি একটা ঠুস করে আর অমনি হয়ে যায় জঙ্গি। আর আপনার তন্ত্রের নামে হাজার হাজার মানুষ খুন হলে কিচ্ছু হয় না, যেহেতু ওটা শয়তানি তন্ত্র। অতএব যারা ইসলামপন্থী খুবই হুঁশিয়ার ভাবে পা ফেলবেন, চরমপন্থা জঙ্গিবাদ ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ এই এই শব্দটাই আমদানি হয়েছে বিদেশি ফ্যাক্টরিতে, বাংলাদেশে এটা আবিষ্কার হয়নি। আর এদের টার্গেটই হয়েছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ, কারণ বাংলাদেশে একটি মাত্র সংগঠন আছে যারা সেরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে মানুষকে আহ্বান জানায়। আর কারোরই এই দায়িত্ব নাই, কারোর কমিটমেন্ট নাই। মুসলমান সবাই মাশাআল্লাহ ঠিক আছে, কিন্তু এই কমিটমেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে শুধুমাত্র একটি সংগঠন, আর এই জন্য যত বিপদ মুসিবত এদের উপরে বেশি, তবুও সাবধান থাকতে হবে। আল্লাহর কাছে সম্পূর্ণরূপে নিজেকে সুপর্দ করে দিয়ে দাওয়াতের কাজে নামুন। আল্লাহ আমাদের সাহায্যকারী কেউই নাই, তিনি আসমানি ফয়সালা সবকিছু হয়। তিনি যদি হুকুম দেন মানুষ আমাকে সাহায্য করবে, তিনি হুকুম না দেওয়া পর্যন্ত আমাকে মানুষ সাহায্য করবে না। আহলে হাদিস আন্দোলন সারা বিশ্বে সর্বত্র এখন একটা বলতে পারেন বাতিলের জন্য আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, কারণ এখন আমাদের বক্তব্য খেলে নওয়াদ মসজিদে থাকে না, ইন্টারনেটের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে চলে যায়। এবং সবাই এখন চিন্তা করছে এরা কারা, এরা কি বলতে চায়। আমরা দার্তিন ভাই বলতে চাই, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মহাসত্যকে বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যদি একদিকে একটা সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আমরা কোশ্চেন কালে তাকে সত্য বলবো না, ওটা মিথ্যাই বলবো। জাতিসংঘের বৈঠকে যদি সিদ্ধান্ত হয় এটা সত্য, আর কোরআন যদি তার বিপরীত বলে জাতিসংঘ মিথ্যা, কোরআন সত্য, রসুলের একটা হাদিস সত্য, দুনিয়া সব মিথ্যা, দুনিয়ার সমস্ত দার্শনিক পণ্ডিত রাজনীতি একটা সিদ্ধান্ত নিক আর হাদিসের সঙ্গে যদি কন্ট্রাডিক্টরি হয় আমি অবশ্যই হাদিসকে অগ্রাধিকার দেবো, এটি আমার ইমান, এটি আমার বিশ্বাস, এটি আমি সব জায়গায় বলবো। যতক্ষণ আমার জীবনে আমার নিঃশ্বাস থাকবে ততক্ষণ এই বিশ্বাস নিয়ে চলবো। এই বিশ্বাসের বিশ্বাসী যখন বাংলাদেশের অধিকাংশ মানুষ হয়ে যাবে, ইনশাল্লাহ অটোমেটিক্যালি এদেশে কোরআন এবং হাদিসের ভিত্তিতে রাষ্ট্র কায়েম হবে, আইন ও বিধান সংবিধান সবই পরিচিত হয়ে যাবে। যতক্ষণ সেটা না হবে ততক্ষণ পর্যন্ত বেদাতির ভোট দিয়ে হেদায়েত কায়েম হয় নাকি? সেটা দৃষ্ট তো বেদাতি সব, যেখানে 298,000 পীরের কারবার, যেখানে লক্ষ লক্ষ পীরের মোশরেক সব যত সব হয়ে বসে টুবে দাঁড়িয়ে মোশরেকের দল, এদের ভোট দিয়ে কোন কিছু কায়েম হবে এদেশে? যারা কোরআন হাদিসকে প্রতি মুহূর্তে পায়ের তলায় দাবায় আর নিজেদের ফতোয়াকে উপরে রাখে, যারা হুজুরের ফতোয়া, পীরের ফতোয়া, ইমামের ফতোয়া, মুরব্বির ফতোয়া, আমিরের ফতোয়া, এই ফতোয়াগুলি নিয়ে যারা দুনিয়া চলাফেরা করে, হাদিস কোরআনকে রেখে দেখে তাবারক বরকত হাসিল করার জন্য আর খতনা বুখারি করার জন্য রেখে দেয়, এই সমস্ত মুসলমানদের ভোটে কোশ্চেন করে দেশে ইসলাম কায়েম হতে পারে না। সবার আগে দায়িত্ব হলো মানুষকে আগে পরিবর্তন করা, আকিদা ও আমলের পরিবর্তনের মাধ্যমেই, সমাজের সার্বিক পরিবর্তন সাধনের মাধ্যমেই এদেশে ইসলাম প্রকৃত অর্থে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব, এবং তখনই সকল দিনের উপরে ইসলাম বিজয় লাভ করবে। ইসলামকে আগে বিজয়ী করুন, আগে চিন্তার ক্ষেত্রে ইসলামকে বিজয়ী করুন। ও বহু জ্ঞানী মানুষ, উচ্চশিক্ষিত মানুষ তৌহিদের সংজ্ঞা জানে না, তৌহিদ কাকে বলে এটাও জানে না, শিরিক কাকে বলে সেটাও জানে না, অত সব বড় পণ্ডিত সবই বসে আছে। কারণ এই বিষয়ে এদেশের শিক্ষা ব্যবস্থায় কিছুই লেখা নাই, এই বিষয়ে আলান্দ করে বক্তৃতা নাই। আগে তৌহিদ শিখতে হবে, সবার আগে আমার মাথা থাকবে সেরে একখানে, তৌহিদ মানে একত্ববাদ, আমি একজনের কাছ থেকে এসেছি একজনের কাছে ফিরে যাব, একজনের আইন মানে একজনের বিধান মানব, এই হলো এক, একের উপাসনা, একের আনুগত্য, একের দাসত্ব বলে তৌহিদ। সে একে আল্লাহ, এই একের সঙ্গে কোন দুই নাই, কোন তিন নাই, কোন মানুষ নাই, কোন দেবতা নাই, কোন জ্ঞানী নাই, কোন দাস নাই, কিছু নাই। কোরআন হাদিসের সত্য হলে এক, এই একক সত্যের সঙ্গে আমাদেরকে ধোকা দেয় কি বলে জানেন, হাদিস মানার দরকার নেই, হাদিস খালি গোলমাল, সই জয় টয় কি সব বাচ্চা দিয়ে কোরআন মানবো আমরা, আর এক বদ বেরিয়েছে, এরা বিশ্ব বদ একবার, এদেরকে এদেরকে মারিয়ে দেওয়া দরকার সাধারণ গুলাকে, এইসব মৌলবী গুলা ধ্বংস করে দিলে একবার। কোরআন বলছে আতিউল্লাহ আতিউর রসুল, মানো আল্লাহকে মানো রসুলকে। কোরআন বলছে ওমা আতাকুম রসুলু ফাখুজু ওমা নাহাকুম আনহু ফানতাহু, এনারা কি ব্যাখ্যা দেয় আল্লাহ জানে। মনে রাখেন ভালো করে, কোন সহি হাদিস কোন কোরআন আয়াতের সঙ্গে বৈপরীত্য নাই। মূর্খ কতগুলো আলেম জুটেছে যারা না কোরআন বোঝে না হাদিস বোঝে, তারা এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে। কোন সহি হাদিস কোন কোরআন আয়াতের সঙ্গে বৈপরীত্য নাই, বৈষম্য নাই। এটুক খোলা খালি খোদ্দার বলে দিলাম, মুখস্থ রাখবেন, পারলে কখন এর উপরে ব্যাখ্যা দেবো আপনাদের সামনে। কোন কোরআনের আয়াতের সাথে কোন সহি হাদিসের সঙ্গে কোন গোলমাল নাই। জয়ীব জাল মৌজুনে কোন আমাদের কোন বক্তব্যই নাই, ওটা কোনো হিসাবে ধরি না আমরা, বুঝলে আমাদের একটাই বক্তব্য হলো সহি হাদিস। দেখাও কোন সহি হাদিসের সঙ্গে কোন কোরআন আয়াতের সঙ্গে গরমিল আছে। হ্যাঁ যদি এরপরে আপনাদের এত গোলমাল কেন, হ্যাঁ এটা আমাদের দোষ। মানুষের মধ্যে দুটো রোগ আছে, সবচেয়ে নিকৃষ্ট দুটি রোগ, হিংসা আর অহংকার। এই দুটো রোগ কোরআন হাদিসে আছে নাকি? যদি আপনার মধ্যে হিংসা থাকে, যে অহংকার থাকে, এই রোগের রোগী আপনি, এই রোগ আগে সারাই করেন, কোনো গোলমাল থাকবে না, সব মিটে যাবে। মুসলিম ঐক্যের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে বিনয় এবং সহনশীলতা, আর মুসলিম ঐক্য বিভক্ত হয় মৌলিক কারণ হচ্ছে হিংসা এবং অহংকার। আর এই দুটো রোগ যার মধ্যে ঢুকবে, সে আলেম হোক আর জাহিল হোক, সে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে পারবে না। সে তার হিংসার পক্ষে হাদিস কোরআন ব্যাখ্যা করবে, সে তার অহংকারের পক্ষে হাদিস কোরআন ব্যাখ্যা করবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে আমরা একটা ভালো জামা কাপড় পরলে তো ভালো লাগে, এটাও কি অহংকার হবে? আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন যে না রে বাবা, ওটা অহংকার নয়, অহংকার হচ্ছে এই যে বাতরুল হক, হক জিনিস জেনেও অস্বীকার করাকে অহংকার বলা হয়। লায়াক জান্নাতু মান কানা ফী কলবি মিসকাল হাব্বাতি মিন খারদাল মিন কিবার, রাওয়াহু আবু দাউদ। ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যার হৃদয়ের মধ্যে একটা সরিষার দানা পরিমাণ অহংকার আছে। তো আমাদের মধ্যে যে অহংকার ঢুকে পড়ে, যদি হিংসা ঢুকে পড়ে আপনার সঙ্গে আমার, তাহলে আপনি তো বিভক্ত হবেনই। অর্থাৎ এইগুলো কোনো ব্যাপার না, এগুলো হবেই, মানুষের মধ্যে স্থির কাজ ছিল, আজও থাকবে, আগামী দিনেও থাকবে। ফি কুলুবি মারাদুন ফাযাদহুমুল্লাহ মারাদা, মানুষের মধ্যে রোগ আছে, রোগ দিন দিন বাড়ে, এই রোগ বাড়লে কিছু করার নেই, এটা কোনো বিষয় না। সত্য মিথ্যা নির্ণয়ের মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, খালাস। সবাই ঐক্যবদ্ধ থাকে দিনের ব্যাপারে, কোন ইখতিলাফ নেই। হ্যাঁ কোন কোন ক্ষেত্রে আছে ব্যাখ্যাগত মতভেদ হয়, এটাকে খুব লঘু করে দেখতে হবে। যেমন ধরেন একটা উদাহরণ বলে দিয়ে, আল্লাহ রসুল বললেন এই বনু কুরাইজে গিয়ে সে আসর পড়বে, খন্দকের যুদ্ধ হচ্ছে, খন্দকের যুদ্ধ বিজয় হয়ে গেল, উনি ফিরে এলেন মদিনায়, সঙ্গে সঙ্গে জিবরিল এসে বলছে হেই রসুল তুমি গোসল করছো, ছাড়ো গোসল, আগে দৌড়ো, বনু কুরাইজার লোকেরা বিশ্বাসঘাতকতা করেছে, ওরা সন্ধি চুক্তি ভঙ্গ করেছে, আগে ওখানে চলো। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন তোমরা যে যেভাবে আছো সেইভাবে বেরিয়ে পড়ো, ওই আসর পড়বে তোমার বনু কুরাইজায় গিয়ে। একদল ব্যাখ্যা করলেন এর অর্থ হচ্ছে দ্রুত বেরিয়ে পড়ো, আর একদল ব্যাখ্যা করলেন না ওখানে গিয়েই আসর পড়তে হবে। একদল পৌঁছে গেলেন ওখানে, আসরের টাইম তখন প্রায় চলেই গেছে, শেষ হক্তে জয়ী ভক্তে বা যাওয়া ভক্তে কোনো আসর পড়লেন, আর এক দল ওখান থেকে মদিনাতে আসর পড়েই বেরোলেন। এখন আল্লাহ রসুলের সামনে অভিযোগ পেশ করা হলো, হে আল্লাহ রসুল আপনার নির্দেশ মানেনি, কি হয়েছে ওদের? এই সব দুই দলকে উনি ডাকলেন, কি হয়েছে তোমাদের? তো বলে হে রসুল আপনার এই নির্দেশের ব্যাখ্যা আমরা বুঝেছিলাম যে দ্রুত বের হও, তো আসর পড়তে তো সার পড়তে তো দুই মিনিট সময় লাগে না, তা আসরটা পড়েই বেরিয়েছে। আর ওরা বলছে না, আল্লাহ তো বলছে আসর ওখান থেকে পড়া লাগবে, তা আমি ওখানে গিয়ে আসর পড়বো, তো এখন যাই রক্ত চলে যাওয়ার পরে আসর পড়ছে। আল্লাহ বলে তোরা দু দলে ঠিক কথা বুঝছেন, এরকম ব্যাখ্যাগত ছোটখাটো লঘু কারণে এটা এটাকে যদি বড় কেউ ধরা হয় তাহলে জীবনও রাখাবে না। এটা আলেমদের মধ্যে, সাহাবিদের মধ্যে, সবার মধ্যে বুঝের কম বেশি আল্লাহর পক্ষ থেকে হয়, সবার গণকে সমান নাকি, এটা হতেই পারে, এটার জন্য কোনো ব্যাপার না। এগুলোকে আমাদের মিনিমাইজ করতে হবে। ধরুন আপনি ইমামতি করছেন, আপনি জানেন যে আমার উজু নাই, মনে নেই হঠাৎ ব্যস্ত চলে আসছে, আর মুক্তাদির ইমাম উজু আছে, এরা কি হবে? মুক্তাজম পরে জানলো যে ইমাম সাহেব উজু ছিল না, মুক্তাজি কি করবে, শালা বেটা খালা আমার নামাজ নষ্ট দিছে, এইটা ফতোয়া হতো? আর কিছুই হবে না কিন্তু, আরে বাবা ইমাম ভুল করে করেছে তো ওটা ওর গুলো তো মুক্তাজি ঘরে আসবে না তো, এই জন্য মসজিদ পৃথক। হ্যাঁ বাপারা ইমাম সাহেব বুকে হাত বাঁধেছে, আরে মুক্তাজি সাহেব নিচে হাত বাঁধালো, এ যাও ইমাম হটাও, এটা ঠিক না। ইমাম সাহেব নিচে হাত বাঁধে, আমরা মুক্তাদি উপরে হাত বাঁধে, মসজিদ পৃথক করো, এটাও ঠিক না। মুসলমানদের মধ্যে ঐক্য সহজে হয় এগুলো যদি আমরা মিনিমাইজ করতে পারি, কিন্তু এই উদারতা নাই বলে হিংসা বিদ্বেষ অহংকারে জর্জরিত হয়ে গেছে আমরা, ফলে ঘরে ঘরে মসজিদ ঈদগাহ মারামারি কাটাকাটি হতেই আছে, এগুলো খুবই খারাপ। এই ছোটখাটো বিষয়গুলো আমরা বড় করে দেখি, যার জন্য আমাদের মধ্যে ভাই ভাই সমস্যা হয়। মূল কথাটা হলে হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা যিনি পাঠিয়েছেন তার রসুলকে বিল হুদা, সুপথ দিয়ে, হেদায়েত দিয়ে, ওয়া দ্বীনুল হক, সত্য দিন দিয়ে। এটা বিশ্বাস করুন, আগে আমার রসুল কখনো মিথ্যা বলতেন না। আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, যার হাতে মুহাম্মাদের জীবন নিহিত তার কসম করে আমি মুহাম্মাদ বলছি, আমার জবান দিয়ে কোশ্চেন গেল, হক ছাড়া মিথ্যা কথা বের হয় না। এই যার বক্তব্য, আর সেই মানুষ সম্পর্কে যারা বাজে কথা বলে, তার হাদিস সম্পর্কে যারা বাজে কথা বলে, তাদের কি করা ক্ষমা করা যায় নাকি? কোরআন হাদিস মজুদ থাকতে মুসলমান কেন বিভ্রান্ত হবে? আমাদের দায়িত্ব হলো কোরআন হাদিস মেনে চলা। সরকার যদি না মানে সরকার অবশ্যই আল্লাহকে দায়ী হবে, আমাদের দায়িত্ব সরকারকে উপদেশ দেওয়া। সরকারের ভুল যদি না ধরি, যদি উপর খুশি হয়ে যায়, আমাকে জাহান্নামে যেতে হবে, আমাকে অবশ্যই সরকারের ভুল ধরে দিতে হবে, অবশ্যই নেতার ভুল ধরে দিতে হবে, এটা আমার দায়িত্ব। নেতা মানলে উনি আল্লাহর কাছে ভালো থাকবেন, কেমন কেয়ামতের দিন শাস্ত্রীণ্ড আল্লাহ আর সায় পাবে আরশের নিচে। তো প্রথম শ্রেণী হল ইমামুল আদেল, ন্যায়নিষ্ঠ নেতা, ন্যায়নিষ্ঠ বিচারপতি, যারা বিচারপতি হন, যারা দেশের শাসক হন, তাদের জন্য সুসংবাদ, যদি তারা ন্যায়নিষ্ঠ হন, কোরআন হাদিস মোতাবেক দেশ পরিচালনা করেন। আমাদের বড় বড় আলেমদের বহু আগে ওনারা আল্লাহর আরশের তলায় সায়েদ হন, তাদের জন্য এই সুসংবাদ আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন। কিন্তু যদি বেতাল করে, আল্লাহ রসুল বলছেন ঠেলা সামলান, যদি আমরা, আল্লাহ বলছেন, যদি আমরা কাউকে প্রজাদের উপরে শাসক নিয়োগ করি, আর সে যদি প্রজাদের আকিদা বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, গা শুনলে রায়াতি, এদেশে 85% 90% মুসলমান, আমাদের আকিদা বিশ্বাস সঙ্গে আমাদের সরকার যে গাদ্দারি করে, ইল্লা হারামাল্লাহ আলাইহি জান্নাহ, আল্লাহ বলছেন তার উপর জান্নাতকে আমি হারাম করে দিলাম। অতএব দুনিয়ায় যতই হাজি গাজি পাজি হন, আপনি ওখানে গেলে ডাইরেক্ট চলে যেতে একবার জাহান্নামে, কোনো খাতির নেই। অতএব সাবধান, পুরস্কার যেমন আছে ঠিক তেমনি ভাবে জাহান্নামে প্রস্তুত আছে। যারা কোরআন হাদিস মেনে চলবে তাদের জন্য জান্নাত, যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান্নাম। কোন দল দেখা হবে না, কোন ব্যক্তি দেখা হবে না, কে কেমন পর্যায়ের লোক। অতএব আমাদের দায়িত্ব হলো জনগণের কাছে হক কথা তুলে ধরা, এবং দায়িত্ব হলো অন্যান্য সকল জীবন ব্যবস্থার উপরে ইসলামী ব্যবস্থাকে উপরে তুলে ধরার জন্য যা খুশি, যার যা প্রতিভা আল্লাহ পাক দান করেছেন, যার যা মেধা দিয়েছেন, সেটা ব্যয় করা। আপনাকে আল্লাহ লেখার ক্ষমতা দিয়েছেন, আপনি লেখনের মাধ্যমে আল্লাহ দিনকে বিজয় করুন। আপনাকে আল্লাহ বক্তৃতা করার ক্ষমতা দিয়েছেন, বক্তৃতার মাধ্যমে আল্লাহ দিনকে বিজয় করুন। আপনাকে আল্লাহ সাংগঠনিক দক্ষতা দিয়েছেন, সাংগঠনের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করুন আল্লাহ দিনের পক্ষে, সহি হাদিসের পক্ষে। যদি করতে পারি আমরা, তাহলে আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালন করলাম, যে যতটুকু করবেন ততটুকু আল্লাহ কাছে নেকি পাবেন। এই কাজে একটা মিনিট যদি কেউ ব্যয় করে, তার কেয়ামতের মাঠে তার জন্য সবচেয়ে বেশি নেকি লেখা হবে। কারণ এই যুগে আল্লাহ বলছেন, দেখো তোমাদের সামনে অমিন ইন্নামিন ওয়ারাইকুম জামানা সাবরিন আল মুতামাসসিকু ফি খামসিনা শাহীদান মিনকুম রাওয়াহু তাবারানি ফিল আওসাদ, এমন একটা জমানা আসছে তোমাদের সামনে, সেদিন যদি একজন লোক আমার সুন্নতের উপরে দৃঢ়ভাবে আঁকড়ে থাকে, শুনে রাখো আমার সাহাবীরা, তোমাদের মতো সাহাবীর 50 জন শহীদের চাইতে তারা বেশি নেকি পাবে। তাই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আন্দোলনের জন্য যার যা আছে তাই নিয়ে এগিয়ে আসুন। সময় থাকলে সময় দিন, অর্থ থাকলে অর্থ দিন, লেখন যোগে লেখা দিন, বক্তব্য দিন, এগিয়ে চলুন। যত নিঃশ্বাস আছে ততক্ষণ কর্ম করার সুযোগ আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কাজ করার সুযোগ পাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই মহা দিনকে পৃথিবীতে বিজয়ী করার জন্য তৌফিক দান করুন। آمين. أقول قولي هذا، أستغفر لي ولكم ولسائر المسلمين.